بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. إخواني وأحبابي الكرام، أجد درس بدي باب في السنة الراتبة مع الفرائض فرض نوذر آقف في زيدين سنة سي إن الباب تي خطوات ترسل لبو بجتغر يري تي أنرا عرب بكنا ذان اليم دي سنة سنة النبي صلى الله عليه وسلم إن الزرية مانشة قلتون فرض مجي هناك نقصة تاكد دي لي يعني ري إجبارو يعني ري إكمال إكمال قرر الله تبارك وتعالى আর শুনুন রাতে বা দিন আছে ফরজের আগে আছে ফিজে দিন শুনুন সকল আছে ইন ফরন বালা মানুষের খাম ইনল যে বড় বড় আলেম কলে হামেশা হামেশা পরে যে আলেম কলে যে মানছি শূন্য সকলরে নভরিব ইছাড়া আদালত মাজিদ আছে বড় বড় ওলমা একরাম কলে যে রাহা করে বড় বড় আইম্মা কলে মানুষ বা আদালত দিবার আদালত সাক দেখি গেয়ং হ হামেশা শূন্যতরে নভরণ এন গুণাহাম এন মানুষ গুণা মাঝে ফরি দেগই যে মানুষের কলে হামেশা শূন্যতর আদান করিব এ মানুষ ইনার দাসে দিনের মাঝে খিফত আছে দিনের মাঝে কমজোরি আছে এন বোঝা যায় সুনন রাতিবা হদি আখওয়ানি ও আহবাবি আল কালাম ইন দাসে দোয়া হাদিসের জরিয়া ওলামা ইকরাম কলে দুলিল্লাহ গরিয়ারে সাবিত গজি ও গোল যে হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা আর কা হাদিসে যদি কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন তাই বয়ান গজি তে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস আনহুমার হাদিসের জরিয়া বোঝা দে আসনুন রাতিবা দশ রাকাত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইবাদুরিয়া বুজাত দে আসনুন রাতিবা বারো রাকাত আলা কুল্লি হাল দুনুয়া সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনু তারিখা সাবিত আছে তে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা হদে হাফাদতু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশর রাকাআতিন রাকাআতাইন ক্বাবলা আয-যুহুর ওয়া রাকাআতাইন বাদাহা ওয়া রাকাআতাইন বাদাল মাগরিব ফি বাইতিহি ওয়া রাকাআতাইন বাদাল ইশা ফি বাইতিহি وركعتين قبل الصبح في حديث ابن متفق عليه حديث عبد الله بن عمر رضي الله عنه يهود الرسول صلى الله عليه وسلم تنعي يدجي دي دور راك دراحات دور بعد دراحات مغرب بعد دراحات اشار بعد دراحات درما دي مغرب بعد دراحات درما دي يار بعد الفجر ثم دي دراحات يار بعد حد وحدثتني حفصة انه كان اذا اذن المؤذن وطلع الفجر صلى ركعتين عموما اخواني واحبابي الكرام بزغي دي انتم ذات الرسول صلى الله عليه وسلم تشرحت تدي يعني ثابت هذه ارجو يتم مجي عائشه رضي الله عنها يا هدي كان النبي صلى الله عليه وسلم يصلي قبل الظهر اربعا في بيتي ثم يخرج فيصلي بالناس ثم يرجع الى بيتي فيصلي ركعتين في حديث بدر ابو ذات حديث بيداس مسلم مجاز حديث بدر ابو ذات الرسول صلى الله عليه وسلم دور اگے سرحت تدري تدري তেলে গরম মাঝে সুন্নত ফরন হাদিস দিন মজুরে বোঝা যার বাইন গরম রেদা আছে আর খবর বানা না রাখিম খবর মাঝে গরম মাঝে আর সুন্নত গাইরে পড়িম এন্দা আছে সুন্না গরম মাঝে সুন্নত ফরন ফরজ ফরন ন যদি জামাতি ধরে মসজিদ মহা মহা কর মসজিদে পড়ে গরু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা গেছে ইয়ানি তোমারা গররে খবর বানা না রাখো ইজালু ফি মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাজালুহা কুবুরা ইবা মুত্তাফাক আলাইহি হাদিস তোমারা নমাজ অত্যন্ত আছে গরম মাঝে কে সুবজ দিন সুন্নত আছে হিন দিন রসুল ভরে দেখাইয়ে আর ফর নমাজ আছে দিন মুসলিম মাঝে করিবা গই আল্লাহ আল্লাহ আলম তো এটা সুন্নতর উত্তর অত্যন্ত আছে বেশি সুন্না মুআক্কাদা আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাকিদ দিয়ে হচ্ছে যখন সুন্নত আছে জিন্না নাকি সুন্নতুল ফজর লিকৌলি আয়েশা রাদিয়াল্লাহু আনহা লাম ইয়াকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাইইন মিনান নওয়াবিল আশাদ্দু তাআহুদান মিনহু আলা রাকাতাই আল ফজর ইমাম মুত্তাফাক আলাইহি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর দিরা সুন্নাত দিনের বেশি তাকিদ করিয়ারে ফত্য অন্যান্য সুন্নাত দিনের বেশি তাকিদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফত্য তিয়ার বাদে রাসূল আরব ইয়াঙ্গে যে হাদিস আছে কুতুব সুনান ওগারে মাঝে মুসলিম মাঝে আছে রাকাত আল ফজর খায়র মিন দুনিয়া ওয়া মা ফিহা এ ফজর দিরা সুন্নাত দিনের দাম আছে দুনিয়া মাঝে দিন আল্লাহ নিয়ামত দিন বেকুন তার বেশি অঙ্গ হে তো লাভ যায় যে হন কি অত্যন্ত আছে ফজর সুন্নাত যদি ফত গিয়ে দিলে এবারে কাদা করে দিয়ে পারিবা এবারে বেলুড়িবার আগেও কদা করে দিয়ে পারিবা বেলুড়ি বা আদিও করে কদা করে দিয়ে পারিবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সফর ওগাইরের মাঝে সফরিয়াতের মাঝে উত্তীর্ণ ওয়াদ দে ফজর দে রাহা সুন্নত ইম্বা দৈন্য সুন্নত ফচ্ছদে দাহান দেয় তো এর বাদে ابن القيم رحمة الله عليه وكان من هذه صلى الله عليه وسلم في سوره الاقتصار على الفرائض ولم يحفظ عنه أنه صلى سنة الصلاة قبلها ولا بعدها إلا ما كان من الوتر وسنة الفجر তেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর حالت رب ينقر ابن قيم رحمة الله عليه سوى رمجي الله النبي إذا سي سوى رضي سمجي سنة أنجو نهوت إلا وطلع دي فجر سنة رفوت يربع دي أخواني زودي آراتو إن فوتو جيو دي إلي سنة إن سنة رواتي واسي إن زودي فوتو جيو دي تيمورو ري فورينا فارد إلي إنر قضا دون إن دي الله ثابت هسي قضا دون ثابت هسي لأنه صلى الله عليه وسلم قضى ركعتي الفجر مع الفجر حين نام عنهما رسول داس فجر نواس فجي داس وقت الرفر نواري تيار بعد فجي قضى فجي حين الرسول صلى الله عليه وسلم فجر فرض فجي سنة فرض عليه وقضى ركعتين اللتين بعد الظهر بعد العصر حين شغل عنهما إذا يوجد متواقع على حديث رسول صلى الله عليه وسلم دور سنة ريو عصر بعد قضى جيدين لا سيك الله سنة فرنوت مشغول جيغي خاملية رتل نوفاري এর বাদে রসুল আহমদ তাসাতম কদা দিয়ে এত লাদিন আসনন রাতে বাসে ইনরে যদি ফরিন ফারদ হলে কদা দন্নান সুন্নত যদি সাবিত আছে হিন্দিল্লা ও ইয়াকদাল উতির মা শাফিহি লিমা ফি সহিহ আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা শাগালাহু আন কিয়ামিল লাইল নাওমুন আও ওয়াজউন সাল্লা মিনান নাহার সিনতাই আশরা রাকা তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজিদে সাবিত আছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া ইনরের মুসলিম শরীফের হাদিস তলে বাইন আরা এ সুন্নাই ইনার দাসে হামিশা ফরিবল্লাহ বলিয়ারে খুশি গুজুম কল্লা রাত বহুত ফরজ মাঝে দাসে এ নুকসান করে যাবে এ নুকসান ইনারে জবর করি বল্লাহ বলিয়ারে একমাল করি বল্লাহ সুন্নাত আর হামিশা ফরিয়ম আল্লাহ আল্লাহ ইয়া রাউন রাবে গুনর ফরিবল্লাহ তো উদ্যোগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবতে আল্লাহ ইবেন গদ লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যিকরাল্লাহ কাসীরা تلبيان المحافظة على سنة النبي صلى الله عليه وسلم اقتداء بالنبي صلى الله عليه وسلم يعني دي أرى الله بلي أرد داسة بشي مهم شيء كلا يعني إيمان ليه تعلق يعني داسة إيمان لي تعلق أر الله تبارك وتعالى رحمة فيه الله بلي أرد رسول صلى الله عليه وسلم شو اسمه مستوى والله ولي أرى بكم تعالى النبي صلى الله عليه وسلم فرنسا يربى ده فتي فرايد دون فرايد داسة فرايد الفمار ما رفضنا نقولي بعد داسة زين دلنا كي أنا راسه فريضة الصلاة نماز فرض نماز أعتقد في شيء بقولن كياسة سنة كلاسة إلا فريضة الصيام أعتقد في شيء أنا رأيي كذا بقولن نفلي رضا كلاسة إلا فريضة الزكاة زكاة فرض إنار داسة أعتقد في شيء بقولن صدقة كلاسة صدقة هلا تقول هند لا حاجة ما جيو فرض دي حاجة دين نفلي حاجة كني بقولناسة هذا لا بيان إنه ما جارا اهتمام غير دولي أنا رأيي فرائض ما هناك نقصان لي الله يهيئ أنا رجع برجع دبي أنا ركمل برجع دبي دين لا تبارك وتعالى الله يهيئ أنا رأيي بقولن ره এ ফরজ দিন আছে না দেখবে আল্লাহ তৌফিক দিক আর এটা জিনিস শোনা নকল আছে ওয়াজিবাত মুস্তাহাবাত দিন আছে করিব আল্লাহ তৌফিক দিক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।